بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এতক্ষণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনার বঙ্গানুবাদ সহ তেলাওয়াত শুনলেন। এই সঙ্গেই পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ তেলাওয়াত ও বঙ্গানুবাদ শেষ হল। এখন মোনাজাত পরিচালনা করছেন হাফেজ মাওলানা আজহারুল ইসলাম। আমরা পবিত্র 30 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সমাপনীতে এখন মোনাজাত করব। মোনাজাতের পূর্বে সকলেই আল্লাহর দরবারে নিজেদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে সকলে ইস্তিগফার পড়ি, মহব্বত নিয়া পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب يوم القيامة ونعوذ بك من عذاب الميزان ونعوذ بك من عذاب الفنصرات ونعوذ بك من عذاب جهنم اللهم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم حفظنا وحفظهم من كل غضبة الدنيا والآخرة اللهم حفظنا وحفظهم من كل مصيبة الدنيا والآخرة اللهم ربي أني مغلوب فانتصر اللهم ربي أني مغلوب فانتصر اللهم ربي أني مسني ضر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك تنجي المؤمنين أي الله رب العالمين আপনার অসীম রহমত বরকতে পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত ও বাংলা তরজমা বাণীবদ্ধ করার কাজ সমাপ্ত করতে পেরে আপনার দরবারে অসংখ্য শুকরে আদায় করছি। রব্বুল আলামিন এই তেলাওয়াত করতে গিয়া মাটির মুখে তেলাওয়াত করেছি, জানি না কোথায় কোন অবস্থায় ভুল হয়ে গেছে। তুমি তো অন্তর্যামী, সবকিছু জানো, সবকিছু শুনো, বুঝো। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের তেলাওয়াতের ভুল ত্রুটিগুলি তুমি ক্ষমা করে দিও। আল্লাহ যে সব তুমি আমাদের দান করেছ, এই সব বিশ্ব মানবতার মহান দূত, আখির জামানার শ্রেষ্ঠতম নবী, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবিয়্যিন, মানব কুলের মুক্তির দূত, মুক্তির সনদ নিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে যিনি পৃথিবীর প্রেক্ষাপটে এই পথ হারা মানুষগুলিকে পথ দেখাবার জন্য যাকে প্রেরণ করা হয়েছিল সেই নবী, নবীকুল শিরোমণি, নবীকুল সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে আরো ফরিয়াদ করছি, এই তেলাওয়াতের ভিতরে যা কিছু সব তুমি আমাদের দান করেছ, মাবুদে সোয়াব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত যত পয়গাম্বর সাহেবে কারাম, তাবিন, তাব তাবিন, শাহিদানে কারবালা, শাহিদানে বদর, ওলি আউলিয়া, কাউস কুতুব, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলার পক্ষ থেকে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য তোমার জমিনে শায়িত হয়েছে, দয়া করে মেহরবানি করে তাদের প্রত্যেকের আরো আয়ার সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে আমরা বিশেষ করে ফরিয়াদ করছি, এই পবিত্র ৩০ পারা কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে বাংলা তরজমা সহ। মাবুদ যে সমস্ত ভাইরা, যে সমস্ত তোমার বান্দাগুলি যারা কোরআন বুঝে না, যারা ইসলাম বুঝে না, যারা দিন বুঝে না, হে আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদের প্রত্যেকের এই করকে কোরআনের কোরআন তেলাওয়াত থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন বাংলাদেশের আনাচে কানাচে সর্বস্তরে প্রতিটি ঘরে ঘরে তুমি এই কোরআন তেলাওয়াত পৌঁছায়া দাও। মাবুদ কোরআন শরীফ যারা বুঝতে পারে না, আল্লাহ মাতৃভাষায় বাংলা ভাষায় তেলাওয়াতের পাশাপাশি তর্জমা করা হয়েছে, এই তর্জমাগুলি শুনে মানুষগুলি যেন তোমার কোরআন বুঝতে পারে, আল্লাহ দিন বুঝতে পারে, যেই কোরআনের ভিতরে মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান, ধর্মীয় সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, সকল কিছু যেই কোরআন শরীফের ভিতরে রয়েছে, এই জিনিসগুলি এই বঙ্গানুবাদের মাধ্যমে মাতৃভাষায় আমার ভাই বোনেরা সবাই যেন বুঝতে পারে। আল্লাহ এজন্য প্রত্যেকটি ঘরে ঘরে তুমি এই কোরআন তেলাওয়াত পৌঁছাইয়া দাও। হয়ে যাচ্ছে ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য শিক্ষা অর্জন করার তৌফিক দাও। মাবুদ আমরা তোমার দরবারে এই দোয়া করছি, এই কামনা করলাম। আমি গুনাহগার, এই দীর্ঘক্ষণ ধরে তোমার দরবারে ফরিয়াদ করেছি, আমার সঙ্গে যে সমস্ত ভাইয়েরা আজকে এই মোনাজাতে অংশগ্রহণ করল এবং বাংলা তর্জমায় যিনি অংশগ্রহণ করলেন, মাবুদ দয়া করে মেহরবানি করে এই রসিলা করে আসমানি বালা, জমিনি বালা, মানুষ শয়তান, জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের প্রত্যেকের জান মাল তোমার কুদরতি রহমতের নজরে হেফাজত করো আল্লাহ। হে রব্বুল আলামিন আজকের এই দুনিয়ায় আমাদের পারিবারিক শান্তি তুমি দান করো। মাবুদ দুনিয়ায় যেই পথে চললে আমরা তোমার নৈকট্য লাভ করতে পারব, সেই পথে চলবার তুমি আমাদের প্রত্যেককেই তৌফিক দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দাও। রব্বুল আলামিন যেই বিশ্বনবী ইসলামের জন্য নিজের জান মাল কুরবান করে গেলেন আল্লাহ, সেই নবীর আদর্শ তুমি আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ হাশরের কঠিন মুসিবতের ময়দানে যেই নবীর সাফায় ছাড়া কাউর বাঁচবার কোন উপায় থাকবে না, আল্লাহ তোমার তোমার নির্দেশ ছাড়া কেউ সাফায় করতে পারবে না, আর তোমার নির্দেশ ক্রমে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়েত করার ক্ষমতা পাবেন। দয়া করে সেই রসুলের সাফায়েত আমাদের প্রত্যেকের জন্য নসিব করে দাও। মাবুদো দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের যাবতীয় ব্যক্তিগত মোনাজাত গুলি তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل بآخر كلامنا عند الموت لا اله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।